এদিকে বললাম আমাদের এই সামনে আসতে, আর এবার ডান দিকে দেখবেন খেয়াল করে। ব্যাস এদিক থেকে একজন কেটে দিত, অভিযোগ করছে না। চারজন প্রসিদ্ধ ফকির নাম করুন, ফকির ফোকাহা, চারজন মাত্র, চারজন ফকির বা ফোকাহার নাম করুন, ফকির ফকির ফোকাহা, বুঝলেন না বুঝলেন না, ফকির বুঝলেন না, যেটা শাস্ত্রবিদ ফকির ফোকাহা বলেন না, ইমাম, চারজন ইমামের নাম করুন, হ্যাঁ চারজন ইমামের নাম করুন, হ্যাঁ হ্যাঁ আগের মধ্যে তো বলছি আবার কে পরে আবার কে পৃথিবী তার কঠিন না মুফাসসির, আমি যখন বলবো মুফাসসির না করুন তখন বলবেন পৃথিবী, এখন প্রশ্নটা বাদ দেবো নাকি? সময় নষ্ট করার কাজ নেই, একটা প্রশ্ন রাখুন, একটা প্রশ্ন, একটা প্রশ্ন আছে লাস্ট লাস্ট লাস্ট প্রশ্ন, সহজ প্রশ্ন, এবং আমরা আজকে জুমা পড়লাম, প্রত্যেক জুমা পড়ে অনেক মানুষ দেখে ভুল করে, আজান জুমার দিনে আজান হচ্ছে, জুমার দিনে খতবার আজান হচ্ছে, আপনি মসজিদে এলেন, মসজিদে এলেন তখন আল্লাহ আকবর আজান শুরু হলো, এখন কি করবেন, আজানের জবাব দেবেন নাকি সুন্নত করবেন? বললাম সময় নষ্ট করে সময় নষ্ট হচ্ছে, মুখে বললেন না হাত লাগবে, কাকে এখতিয়ার করছে, নামাজ পড়বেন না, সুন্নত পড়বেন না, পরে সুন্নত পড়বেন, বসুন, এবারে উত্তরটা হলো কি এর উল্টো, এটা নয় ওইটা, অতএব এটা বাদ, জুমার দিনে মসজিদে এলে আজান চলাকালে মসজিদে এলে জুমারে আজানের জবাব দেওয়া বাদ দিয়ে কি করতে হবে, শূন্য করতে হবে, কেননা পরে খতবা চালু হবে, খতবা শোনা হচ্ছে ওয়াজে, আসরের নামাজ ছুটে গেলে তার দুটো শাস্তি আছে, তার মানে দুটো শাস্তির উপমা দেওয়া হয়েছে, কেমন শাস্তি, আসরের নামাজ যদি কারো ছুটে যায় তার দুনিয়ার বুকে দুরকম শাস্তি আছে, কিরকম শাস্তি অর্থ সম্পদ স্ত্রী যেমন লুণ্ঠন হয়ে গেল, আর একটা আসলে নামাজ ছুটে গেলে তার দুই রকম শাস্তি, একটা হলো এইটা, আর একটা কি না বলুন, এটা বললেন আর একটা কি বলুন, তারই হয়ে যাবে পান্ডিত, আচ্ছা পান্ডিত, হ্যাঁ বলুন, না জামা ছুটে গেল না, আসলের নাম একটা জবাব হয়ে গেছে, বাকি একটা আছে, হ্যাঁ না হয়ে গেল, ওটা হয়েছে, আর একটা বলো, অর্ধেক জবাব হয়ে গেছে, অর্ধেক বলো, অর্ধেক বাকি আছে। আরেকটা মোনাফেকের খাতায় তার নাম না না, এটা হচ্ছে আমার ছোট আমল পণ্ড হয়ে যায়। আসেন সমস্ত আমল পণ্ড হয়ে যাবে, যেন তার সমস্ত আমল পণ্ড হয়ে গেল। আর দ্বিতীয় হলো যেন তার স্ত্রী সম্পদ লুণ্ঠন হয়ে গেল। কাজে গেলে আমাদের প্রোগ্রাম শেষ। সুতরাং এইবারে আমাদের গত প্রোগ্রামে অন্যান্য পুরস্কার শুরু করি। বই প্রতিযোগিতা, দুঃখের বিষয় এবছর বই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন অর্ধেক লোক, তার মানে গতবারে হয়েছিল প্রায় 102 অথবা 105 জন, আর এবারে মাত্র 51 জন। এটা আমাদের জন্য বড় দুঃখের বিষয় যে আমরা দেখে দেখেও দুটো উত্তর লিখবো, বইটা পড়বো, এতটুকু আগ্রহ নেই, অথবা পড়েছি হয়তো কিন্তু প্রশ্নের উত্তরটা লিখতেও তা 10টা প্রশ্ন দিয়েছি, গতবারে 20টা ছিল, এবারে 10টা। তাও লোকে আসলে আগ্রহ কমে যাচ্ছে। কথায় বলে এদের কাজ তো লেখসাস আল্লাহ লেখসাস, মানে কি কোন জিনিসকে বারবার চুষতে চুষতে চুষতে চুষতে প্রথমে খুব অস্বস্তি লাগে, তারপর আস্তে আস্তে সেটা কি হয়ে যায়, এহসাস অনুভূতি নষ্ট হয়ে যায়। অনুভূতি বা এহসাই নষ্ট হয়ে যায় একটা জিনিস, প্রথমে যখন আঙুল চুষবে তখন আঙুলের অনুভূতি হয়, চুষতে চুষতে শেষকালে অনুভূতি শেষ হয়ে যায়। আরবিতে বলে এহসাস, আমাদের দিনের অবস্থা, আমাদের এই আগ্রহের অবস্থা তাই হয়ে গেছে। আগে ক্যাসেট প্রতিযোগিতায় কত রকম ফোন করত, এখন 60টা কপি করে এনেছি, তা হয়তো সব আপনার এ হবে না, জানি না ব্যাস। বই প্রতিযোগিতা পুরস্কার গ্রহণ করে দিই, তারপরে আমি আমার এই প্রতিযোগিতায় যাব। এখানে দুরকম আছে, এগুলো ভাঁজ করেন, গুটি গুটি ভাঁজ করেন, ওটা আপনি আলাদা করে পাবেন। যারা কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন, গতবারে কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছিল 25 জন, এবারে মাত্র 9 জন। অবশ্য একটা কারণ আছে, বালাদিয়াতে এবার আমরা ডাকিনি, কারণ বালাদিয়ার লোকরা আরো মানে ওদের আরো এহসাস খুলে গেছে, আমাদের সাথে যোগাযোগ রাখতে চায় না। ওখানে গেলে তাও কেউ বসে, কেউ বসে না, আল্লাহ মুস্তাহ। তো এবারে বালাদিয়াতে রাখা হয়নি বলে খালি আনিস ভাই মাত্র আল্লাহ তাকে যায় খায় দিয়ে কষ্ট করে মেটে গাড়িতে যেমন করে হোক এসে করে, এই জন্যে মাত্র 9 জন। আর আপনারা জানেন প্রতিযোগিতার অংশগ্রহণকারীর সংখ্যা যত কম হবে পুরস্কার তত কম হবে, যত বেশি হবে পুরস্কার তত বড় হবে এবং বেশি হবে, এই জন্য পুরস্কারও কমে গেছে। যারা কোরআনে অংশগ্রহণ করেছিলেন তারা হচ্ছে, যারা 100-100 পেয়েছেন মোটামুটি, মিল্লাত হোসেন, ইন্দাদ হোসেন, কামাল হোসেন, আনি, ফয়সাল, সালমান, আর বাকি যারা মানে দু এক জায়গায় ভুল করেছেন তাদের জন্য 100 নম্বর পাওয়া সম্ভব হয়নি, কারণ তারা মুখস্থ করেছেন, কিন্তু পরীক্ষা পরীক্ষায় এই জন্য একটা ভুল হলে নম্বর ধরা হয়। বাবুল শরীফ, আনিসুর রহমান, বাদশাহ, এই 3 জন। সুতরাং তাদেরকে পুরস্কার নেওয়ার জন্য আমি আহ্বান করছিলাম দিয়েছি, যারা 100 নম্বর পেয়েছে অর্ডার করে নিয়ে সমাধান করে নেই। কামাল হোসেন, আমি ফয়সাল, সালমান, Thank you. পাঁচিল যদি দরকার হয় দোকান থেকে পাঁচিল ওমরার কথা তার হাজরি বেশি আছে বা ঠিক মতো আছে সে পরে হয়েছে আপনার হয়েছে দেরি আছে নাম যাচ্ছি তখন তো খেয়াল করতে হয় নাম বললাম না বেশ এবারে চলুন কুপন কুপন যারা বেশি জমা করেছেন কুপন যারা বেশি জমা করেছেন তার মধ্যে এখন জানি না উনি একা পেয়েছেন নাকি বিভিন্ন লোকের কাছ থেকে জমা করেছেন তিন চারজন মিলে একটা পুরস্কার কি ভাড়াবাজি করবেন একসাথে দেবো সেটা আপনাদের ব্যাপার আচ্ছা নিয়ে যান একুশটা টিকিট আপনার জমা হয়েছিল প্রথম পুরস্কার দ্বিতীয় হচ্ছে কামাল হোসেন কামাল হোসেন চোদ্দটা টিকিট জমা করেছে আপনি তো কামাল হোসেন চোদ্দটা টিকিট ছিল আপনার মোহাম্মদ আওলাদ হোসেন কটা টিকিট ছিল আপনার তারপরে বাপেরা মিলে আনি আনি পরে ডেকে ছিল তোমার সামিউল আলম সামিউল আলম এসছে জাসিম জাসিম এসছে কয়টা টিকিট ছিল আপনার লোকমান লোকমান কয়টা টিকিট ছিল পলাশ মোহাম্মদ পলাশ আপনার কয়টা টিকিট ছিল আবুল হাসান মোহাম্মদ আবুল হাসান আবুল হাসান এসছে মোহাম্মদ আবুল হাসান কয়টা টিকিট ছিল আটটা আনিসুর রহমান আনিসুর রহমান আনিসুর রহমান কে আপনার কয়টা টিকিট ছিল আটটা এরপর সালিম সালিম কুদস, হুমায়ুন, শামীম, মকবুল হোসেন, মোহাম্মদ আজম ইকবাল, খায়রুল বাশার, মোহাম্মদ আমিনুল ইসলাম, নাসিরউদ্দিন। পুরস্কার নিয়ে